La la la la la la la la la la la la la la la. হিয়ার মরম মুকুতাই আছে মন উপসাই পারে গড়াই হাতে ধরে দিবালে মুকে পিন্ধাই দিমই তুকে পিন্ধাই হিয়ার মরম মুকুতাই আছে মন উপসাই তোকে পিন্ধাই পাহৰো মোৰ দুখবোৰ হিয়াৰ মৰম মোক উঠালৈ আছে মন।